কিছু এমন ঘটনা যে হৃদয়ে প্রথম চাওয়া এর নাম কি আমি জানি না, আমি জানি না। ছায়াতে জাদুটি চোখেতে ভাসে, আলোতে ছায়াতে জাদুটি চোখেতে ভাসে, কেন যে শুরু হয় গান গাওয়া এর নাম কি আমি জানি না, আমি জানি না। আমি জানি না।